সঙ্গে সঙ্গে করা হয়। সঙ্গে করার কয়টা দিক আছে? তিন দাম মসলান ভর্বাত্মিত ফসল ফসল অল্প আত্মবিদিত অল্প আত্মের দ্বারা অত আল্লাহর নামের সাথে করে নাই, পূর্বে বলছে হয়তো পরে বলছে। যদি মৌসুলান হয় হর্ব আত্মবিদিত মাত্র আর হর্ব আত্মের সাথে রয়ে যা হারাম, আর যদি তাকদিম তাকিম করা হয় যে চাই সমস্যা ইয়ে বুঝতে। আল্লাহর সাথে জিকির কর না, আল্লাহকে নামছে কিছু চিত তো সবাই আল্লাহ তাআলাকে বুঝিনি ভাইরা বুঝিনি। আল্লাহ তাআলার বিভিন্ন কারণ উল্লেখ করা কেমনে বলবো? আইয়া কোলা ইন্দা জবহে জবহে সব আল্লাহ তাকাব্বাল মিন ফালাকি সংযোগ করলো কার সাথে বা আল্লাহ সংযোগ করার বিভিন্ন তিনটা তরিকা, এক তরিকা জায়েজ, এক তরিকা মাকরুহ, আর একটা হারাম। হাদিহি সালাসু মাসাইলা, কেন কয়টা মাসাইল আছে? এটা ইয়াসকুল মৌসুল আল্লাহ মাতুবান তিন তরিকা ও মেজ এক তরিকা ইয়া হ্যাঁ জিকির কারণা মৌসুল বেগায় রাখতেছে মৌসুলান দিকে করছে আত্মকরাম দিকে করছে আত্মকরাম বৃদ্ধিত কেমনে ভাই আল্লাহ মা তাকাব্বাল মিন আল্লাহ বুঝলি ওয়া ওয়া করে মিন ভালান আল্লাহ মা তাকাব্বাল আল্লাহ মা করে যে আল্লাহ মা হারাম হবে না আল্লাহ তাহার জবিয়া নিয়ে হারাম হোক জবিয়া জবিয়া মাত্র হবে হারাম হবে অল মোরা দুনিয়া কালা ই মাকসু দেয় জো মতন কান্দর কাহার মামতন কিতাব যা বলছেন বুঝছিলাম ইউপ্রা বুঝছেন ভাই ও নজির তার নজির আইয়া কোলা বিসমিল্লাহ মোহাম্মদ বিসমিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ জান না শিখতে দিলাম পূজা বলে শিক্ষক পাওয়া যায় নাই লাম ইয়াক কোন লাম পূজা হালা ইয়াক কোন প্রভু হওয়া কেন হবু কারণ শিক্ষক পাওয়া যায় নাই তিনি নি হোক আর তবে হওয়াক না গাইরুল্লাহ কিনা বুঝছেন হওয়াক না হওয়াক গাইরুল্লাহ নামে তবে হইল না ইলাম না বিক্র কিন্তু এসব থাকবে ভাই কেন বি উজুদুল কারাম বিন সূরাতান মজে পায়া জানে মুত্তাসির আজি রাসূল বিন আল্লাহ সাথে সূরাতান গিয়েছে ভাই যে তাসাব্বুর বা বিন এই সূরাতুল হারাম বা সে তাসাব্বুর কে জায়গা সূরাতুল হারাম এটা তো হারাম না এটা হারামের সূরাতের সাথে এই যে কি রইল ভাই নদীর ও কইছে কেন নদীর কার বিমা কাল বিমা কাল নদীর জি কারণে সুরের ভাই সুরের মহসুল موسلم دیگر کلو وقت آپ کے سوچ شرکت وجہ آپ کو شرکت شرکت اور آپ کے سب موسلم دیگر کلو سنیا بے یقول بسم اللہ بے بسم فلان بے یقول بسم اللہ و فلان بسم اللہ محمد سنیا رسول اللہ بھی محمد بھی قصر دال ایسے بسم اللہ اللہ فلانی نور مجھے قصرنا بسم اللہ و محمد بلونی بھی قصر دال حرام گز کو دیا بلے کو دیا کہ وہ جن اہل بھی کہو کہ نامزد کے گا کہ اللہ کے لیے ایسے کہ نامزد کرو اسے کر دینا بجا گلا دوجا وسا یقول موصول انا صورت صورت ما مان دنا تو موصول نے ارے موصول موصول ہو بے صورت ما مان دنا تو بے بے یقول قبل تسمیہ تسمیہ اگے بول اللہ قبل ایذ ذا ذبیہ ذبیہ کے جون پورے سونے پورے ہذا لا با سبھی دیکھو اور سمجھا صلی اللہ علیہ وسلم انا قال بعد الله ما تقبل هذه ان امه محمد ممن شهد بالوحدانيه والله بالبلاغ قدو حدیث تو مولا کو اللہ تمہیں قبول کرو محمد امه محمد کے محمد এবং ওই ব্যক্তির বকরে যারা তোমার ওয়াদানিয়তে সাক্ষী দিয়েছে আর কারণে যারা দায়িত্ব নিয়েছে কিসের জন্য دین کا پرچار کرا جائے سب تو حاضر ذکر خاص مجرد علامہ کالا ابن مسعود اور ذکر الخالص کہنا سب جو وہ ذکر جو خالص ہو مجرد ہو کہنا سب جو اللہ نے ذکر کرا ایک مطلب جو خالص ان کا تمہیں خالی کرو একমাত্র খালেস আল্লাহর সাথে থাকবে জিকিরের মধ্যে শুধু একমাত্র আল্লাহর নাম থাকবে অন্য নাম সংযুক্ত থাকবে আল্লাহু কালা ইন্দা তবে যদি গবের সময় কথা বলে তিনি আল্লাহ কইলে তিনি কার দিচ্ছি না থাকলে আল্লাহ কুল্লি বলল লাই এই জন্য বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ রহমান আল্লাহ আকবর করল ঠিক হইত না বিসমিল্লাহ রহমান আল্লাহ আকবর কারণ আল্লাহ রহমতে চা একটা পশুকে গব করে খাইল بسم اللہ اللہ لو قال ان سب اللہ قل لا يحل لانه دعاء غير ما دعاء الصلاة اللہ قل اللہ کا سے جواب لو قال الحمد للہ ہاں اللہ اکبر بسم اللہ تعالی الحمد للہ بول سبحان اللہ بول یرید التسمیہ تار مقصد کی بھائی بسم اللہ اللہ اللہ لو اتزا ان در جو ہے کبھی کی مانگلا اور کہ ہنسی جلا سب الحمدللہ لا الہ الا اللہ حلال ہونا کی روایت تین اصل روایت مان جائے یہ اللہ کلی بھائی الحمد للہ کے ہاسی دل صاحب ایم تو بستہ تو بے کر لو یا ہم الحمد للہ مجھے تو کیوں اصل روایت مان حلال ہو جانا یہ جو یہ الحمد للہ نعمت دونوں تصویر کہو کہ تعریف مقصد کیا نعمت کو ہاسی آشک کر نعمت নিয়ামতের উপর আল্লাহ প্রশংসা করার উদ্দেশ্য তসমিয়াতার উদ্দেশ্য আছে আমাদের গভর্নের মধ্যে দাদা বলার হাত বা হাত লাগা একটা বাবু বন্ধা বুঝে নিও কোন বাবু বন্ধন বাম ভাবনা বাম অবসর শুয়ে বেরো না তাই বাবু বন্ধে বাম পাশে শুয়ে না সামনে হাতে ডাইন হাত বন্ধা সামনে ডাইন হাত যেন মানুষের হাত সামনে না উঠে হাত কই সামনে বলে ডাইন পাও সামনে ডাইন পাওকে বান্ধার বান্ধা জায়গা উঠকে দাঁড়া করে ঘর করা তাহলে সে কোন দিকে পড়বে বাম দিকে সে কোন দিকে পড়বে বাম দিকে না ডান দিকে পড়বে আর তাহলে যদি বাম পাওয়া বন্ধ হয় তাহলে কোন দিকে পড়বে হ্যাঁ এবং তাহলে তারা দেখি ইউজও পড়বো না ইউজও পড়বো এক পায় বান্দা তিন পায় দাঁড়ানো গেছেন বুঝি কি করে বলা যে কোনো স্থানে দৌড় করতে পারবে ঈদের উপরে এই জবরান নিচে হাতের উপরে জব করলেন এই জায়গার উপরে জব করলেন তাহলে থেকে হবে না কথা বলছ সকাল ব্যাখ্যা করে নাই হাসিয়ারা তো সুন্দর বাদি চলে আমি বলাই যাবো আমরা দিকে আমার করবো মানুষ যে গ্রামের চোখে বলা হয়েছে আজকের থেকে এই এই গুচ্ছ থেকে নিয়ে যে কোনো স্থানে জবা করে রইল হ্যাঁ আর মফসুদের আবার বলতেছে যে জাগরাত থেকে নিয়ে বলা এই সিনার পর্যন্ত যে কোনো স্থানে জবা হইল জাবরান নিয়ে জাবরান থেকেই টয়লেট থেকে নিয়া এই ইয়ার পর্যন্ত দেখুন স্ট্যান্ডার্ড হয়ে গেল হবে না সিনার পর্যন্ত কোন স্থান হয়েছে মকসুদের হাজির সাথে মিল আছে খাদ্য নারী এবং কোন বাহানা তাহলে হলকুমের মধ্যে যদি জবে করা হয় তাহলে যেটা মাকসাদ এনহার একদম এটা কি হলো হাসিল হবে আর হলক হলকম আরে এটা হাজির শেষ জানো হলকের কথা কেন বললো কে কে বলছেন আরে হলকের যে কোনো জায়গার মধ্যে যে কোনো স্থানে হলকর মধ্যে হলকর কথা কেন জামিন সুগির মধ্যে বলতেছেন প্রবাহিত ভানা ইয়ে হাতে রোগ الحلقوم والمرجو والمرا والمرا والوجدان لقوله عليه السلام أفر الوروث التي تبقى في الزكاة وہ روگے جو کہنا جاتا ہے سبے کرنے میں کیا ہے ارے جیسے چچا لوگ لوگ کھڑا ہوئے کوئی جاتا ہے چچا ہے ایک کے রক্ত হ্যাঁ پڑھو جا مانا جمع جمار آکال مدرسے کار کے سامنے ہلکم کاٹتے گیلے بادھ ملک ہلکم کاٹتے ہلکم کار بھی تین کار سمبھو نہ لہذا تقتل الارض تقتل الارض. پیسے بھائی ظاہر مال ذکرنا اتنی ظاہر ہونے جو ہم نے ذکر کیا کھوجا کیا تھا جو مال ہے لائے گا دور دور اکثر بھی ہیں اور جو پکڑے وہ مال کر مطلب ہے اتنی لائے گا دور دور نہیں جائے اکثر بھی ہیں بلا اکثر جائے دور آپ سے دیکھ لو تین دیکھا کوئی بھوکی چھنیا আর ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কয় দুইটা মারার হুকুম আর ইমাম শাফি আর ইমাম মালিক আর আবু মালিক না চাইলে রব ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কয় গেল রব ওয়ালা ইয়াজুযু আকসার মিনহা বাল ইউসরাতু কুতু জামিহা বলকে শর্ত কে যা বাল ইয়াসরি তো শর্ত করতে ইমাম মালিক রহমাতুল্লাহ কাতে করনা তমাম কো امام مالک رحمۃ اللہ کوئی اگر تو ہے ہم لوگ بولے تین دا کاٹ لے ہوئی بو سچ تا کر لے بھالو ہاں امام مالک صابر دوئی دوئی سائی تین دوئی سائی تین ہاں دائرے تو بس تو دے دائرے تو بس سائی ہاں اللہ تو دائرے تو بس سچ تا کر لے کچھ تین دا بیک تو کر لے چل لے একটা একটা যেরকম হালাল আমাদের কাছে আকসার যদি কাটা হয় আইয়ের সালাতিন কারণ তিনটা কাছে যেগুলো তিনটা এই হুকুম আর কি এবার অত দাঁত তিনটা হইল না বা হুকুম মারা একটা অত দাঁত এজন্য হুকুম মারা একটা অত দাঁত অথবা অত দাঁত আর হুকুম তাহলে তিনটা কাটলে যেরকম চারটা হতদাঁত কথা করা না হালাল তিনটা কথা করা তাহলে কি হবে হালাল আচ্ছা খাজালি কে দিলাম যে কার কাছে রে ভাই ওয়াকাল আল আবুদ কতল হলকো লামা কাজ দেখো তিনটা জানি কিন্তু আমাদের আইমের চালানোর যে বাকি রয়েছে কোন তিনটা আরে আচ্ছা তিনটা কাজ তাহলে হবে محمد رحمت اگر کتے کرے نیچے حکم کو حکم نیچر کتے کر لو جن اوزاد نیچر کتے کر لو تیرے کھا دے بدائے سے وان قتل اکثر من اوزاد الحکم قبل يموت اوکیا اگر کتا جائے دنیا اکثر کو اوزاد سے اور حکم اور تو کہ প্রত্যেকটা রোগের আকসার হিসেবে কাটা হয়েছে এবং হুকুমের কি যে আকসারকে কাটা হয়েছে তাহলে কি হবে মরণের আগে হাত দেবার পা দেবার আগে তাহলে খাওয়া যাবে পালাম ইহাকে খেলাম এখানে মামলার মধ্যে খারাপ করছে একাধিকা মামলার মধ্যে খারাপ লাম ইহাকে বেলগ্রাম মোহাম্মদ রহমতুল্লাহ একতলাপ করি বয়সটা اور اگر کتے کرے تین کو جنسا تین ہو کو ندار جے کو تین ڈے کرتن کرا ہے تو ہوا بھی ٹھیک نا کار کو প্রত্যেকটা রোগের আকসার আকসার থেকে মনে কি প্রত্যেকটা রোগের আকসার জানি প্রত্যেকটা রোগের আকসার চারটা আকসার না ভাই প্রত্যেকটার আকসার আর না প্রত্যেকটা চারটা রোগ হইল না হুকুম মারা আবদান প্রত্যেকটা রোগের আকসার কাটতে হবে খালা হইতে গেলে তিনটা হইলে চলত না তিনটা হইলে পনেরোটা কেটে দাম তোমার কাছে আহ্বাল হইতো না কেন ওনার নন্দি প্রত্যেকটা রোগের অধিকাংশ কাটতে হবে সে আর মমতা তো ইউ কার নাও ইয়াদব ইউ গতবার ডাক্তার হার ফর দ্য কার জানে محمد اعتبار کرتے اکثر ہار فون پہ کار پرتیکٹر لوگ اکثر اوور روایت تو اس پوچھا سے ایک کولڈ کار روایت محمد رسول اللہ جامعہ سگر میں جنید نیدر موت پرکاش کر سے او بھی موت آر پہ سے انہاں کول جانا کولا فردین نے آتو نیدر کہنا پرتیکٹر لوگ اکثر کرتے ہو بھی کہنا کیونکہ ہار فون اس اوزار سے اکثر بھی نفسی এই নসিব পার্টিকুলার একটা যে আসল তাহলে আকসার পার্টিকুলার হইতে হবে, কারো কারো পাবে না, সহকার পাবে না, হুকুম আছে সাথে হুকুম আছে না উদ্দেশ্যের রক্ত মহান রক্ত প্রবাহিত করা, তাহলে একটা রক্ত যদি রক্ত প্রবাহিত একটা রক্ত যদি কারো হয় তো রক্ত প্রবাহিত হয়ে যাবে, রক্ত প্রবাহিতের উদ্দেশ্য কি হবে, ফাসেদ খুনকে হালাল গোষ্ঠী থেকে পৃথক করা, বুঝছি না, ফাসেদ খুনকে দমে মুসুকে হালাল গোষ্ঠী থেকে কি করা, পৃথক করা, যে আবিউ তানাল মুসুদা মিন কতর অজাইনে ডক্টর মুসুদ কত অজাইনে এনহার দম হ্যাঁ আসেনি রক্ত কোন কো বাহানা রক্ত প্রবাহিত স্থান আমার হুলকুম জোখাল হা হুলকুম মখালে কেননা একটা একটা স্থল অভিযুক্ত হবে না, একটা একটা স্থল অভিযুক্ত হবে না, অজ্ঞানের মধ্যে একটা একটা কি হবে স্থল অভিযুক্ত হবে, ভাইনা মাদ্র আলম বল মা গৌকে হুলকুম গাড়ি উনিকে জায়গা না দিয়ে পানি আবার কি কিসকা আও কি কুলাকা চারাকা আলা বলো তো ঘাস না আলা বল চারা বলো উদ্যোগে চারা বলো চায়া চারা চারা খাদ্য না দিয়ে এবং পানি ভাইনাও কেউ কমে না দিয়ে ঘাস আবার কি পানি কাশনি বল মারা মধ্য নফস আর মারা ইয়ে কে হ্যাঁ সাত বছর থেকে শ্বাস না ইয়ে না দিয়ে একটা শ্বাস না অনেক মাসালার মধ্যে আছে যেরকম সতর আওরাত আওরাতের মধ্যে যদি আকসারের যদি একা থেকে শুরু হতে আর আকসার যদি তাহলে আকসারের কোনো কত হইল মাহিয়া তাড়াতাড়ি বাহির হয়ে যাওয়া دھان تارا بری جگا باہر دھان کا نکل جانا تو بھی اخراج روح تو بھی ہمیں دودھی کرنا کس کے اندر اخراج روح کے اندر پہلے اخراج روح روح بہرین میں جب تین دن تک اکڑا تھا تو تھا نکی جب گا جنہ لا یحیاء دنیا بعد قطع مندر نفس و طعام جو کہ زندہ نہیں رہتے بعد کاٹ لینے مندر نفس اس کے سانس نالی کو اور کرنا کھانے کی نالی کو ہمر پکڑ دینا کھائی نالی اور سانس نالی کاٹار کرے ٹھیک ہے کہ نا باسے نا وہ یہ سوچ دم اور نکل جاتا ہے دم یہ پتھر آدھے لوگ پہ دو چار لوگ ہاں